শ্রুতি স্মৃতি পুরাণানামালয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম লোক শঙ্করম শ্রীহরিম পরমানন্দম উপদেষ্টারমীশ্বরম ব্যাপকম সর্বলোকানাম কারণম তম নমাম্যহম। ওম নমো নারায়ণায়, ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত অপরোক্ষ অনুভূতি, নিজেকে জানা, নিজেকে বোঝা, অনুভব করা, এটার নাম হচ্ছে অপরোক্ষ অনুভূতি, বাস্তবিক আমিকে। এই এই নিজেকে না জানার কারণে সংসারে সমস্ত অনর্থের মূল, মানে বারবার শরীর নিয়ে আসতে হয়, জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হয়। তাই যত আমাদের আস্তিক নাস্তিক দর্শন আছে, বেশিরভাগ এই জ্ঞান থেকেই মুক্তি মেনেছে। কেউ কোথাও জ্ঞানকে উপাসনাও বলেছে জ্ঞান থেকে। এখন কার জ্ঞান কিসের জ্ঞান, এই নিয়ে তো বিভাগ আছে। কিন্তু বেদান্তে বা আমাদের যারা পুরো শ্রুতিকে অনুসরণ করে চলে, সেখানে তো এক তত্ত্বের কথাই বলা হয়েছে। এক তত্ত্ব মানে সেটা হচ্ছে নিজের স্বরূপ। এই নিজের স্বরূপকে জানলে মানুষ সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে। এখানে গ্রন্থকার মানে কি করে আমার মধ্যে সেই সোনার যোগ্যতা আসবে, বিবেক বৈরাগ্য সৎ সম্পত্তি মুমুক্ষুত্ব, তারপরে বিচার, জ্ঞান কি অজ্ঞান কি, এভাবে বিচার করতে করতে শরীর থেকে ভিন্ন আমি আমার সত্তা সেটা নিশ্চয় করেছে। তারপরে শরীর জগতের অন্তঃপাতি, এই শরীর কোনো পারমার্থিক বস্তু নয়, এটা মিথ্যা, মানে নিরন্তর ব্যভিচার করছে, নিরন্তর ব্যভিচার করছে। এটা বলার পরে এবার তারপরে এই তত্ত্বকে জানা বা বোঝার জন্য আমাদের সাধন কি করতে হয়, মানে সব সময় এই ব্রহ্মচিন্তায় বা আত্মচিন্তায় ভগবত চিন্তায় যেটা যার সেটা একটা মনটাকে লাগিয়ে রাখতে হবে। সেটাকে মনটাকে লাগিয়ে রাখার জন্য শাস্ত্র বলে নিয়ম, যম নিয়ম, এগুলোতে যম নিয়ম কি মানে সব সবকিছুর মধ্যে ভগবানকে দেখা, এটাই নিয়ম করে নেওয়া এবং সেই ধারায় মনটাকে চলতে দেওয়া। তার ফলে কি হবে যে মনে আর অন্য কোনো চিন্তা বা অন্য কোনো বিষয় বলার জন্য মনে উঠবেই না, তখন অন্য বিষয় ত্যাগ হয়ে যাবে আর স্বাভাবিকভাবে মন মৌন হয়ে যাবে, তখন প্রবৃত্তিও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তারপরে কোনো একটা নির্দিষ্ট স্থান, এমন কোন স্থান আছে যেখানে ব্রহ্ম নেই, ভগবান নেই, সেই জন্য সব স্থানের মধ্যেই ভগবানকে চিন্তন করা। এমন কোন সময় আছে যে সময় ভগবান নেই, সব সময় ভগবান আছেন, যখন সৃষ্টি থাকে না তখন ভগবান থাকে, তার মধ্যে সব সৃষ্টি লুকিয়ে থাকে। এইভাবে স্থান কাল পাত্র আসন যেখানে বসছি আমরা সেখানে আসন, বাস ভগবানের মনটা লেগে গিয়ে বসে থাকাটাই ওটাই হচ্ছে যথেষ্ট আসন আর কি। মূলবন্ধ বলে একটা নতুন শব্দ এখানে আমরা দেখি। এখানে মূলবন্ধ যোগ দর্শনের যে মূলবন্ধ উড্ডয়ন বন্ধ জলন্ধর বন্ধ বলে তিনটে টেকনিক্যালটা প্রয়োগ করে, মানে শরীরের মধ্যে বায়ুর আবাগমনকে প্রাণের বৃত্তিগুলোকে রুখে। এখানে মূল বন্ধ বলতে বলছেন জগতের মূল হচ্ছে পরমাত্মা, সেই সেই পরমাত্মাতে চিত্ত বৃত্তিকে বন্ধ করে দেওয়া, প্রাণবৃত্তিকে বন্ধ করে দেওয়া, ব্যাস এটাই হচ্ছে এখানে মূল বন্ধ হিসেবে বলা হয়েছে। দেহের সমতা মানে শরীরকে স্থির রাখা, শরীরকে স্থির রাখা মানে যে যেভাবে থাকলে শরীরটা আপনি স্থির ভাবে অনেকক্ষণ থাকতে পারেন, সেইটাকে এখানে মনে রেখে শরীরকে স্থিরের কথা বলা হয়েছে। তারপরে লাস্টে এসেছিল আসন, আসনের মধ্যে সিদ্ধাসন কি, যে জগত একমাত্র ভগবানই হচ্ছে পরমাত্মা, যে সিদ্ধ বস্তু জগতে, তাই সিদ্ধে আসন মানে বসা, সেখানে সিদ্ধ তত্ত্বতে মন যদি সেখানে বসে যায় তাহলেই হবে সিদ্ধাসন মূলবন্ধ। তারপরে ছিল দৃষ্টি সংযম বলেছিল, দৃষ্টি সংযম মানে দৃষ্টিম জ্ঞানময়ীম কৃত্যা প্রশ্যের ব্রহ্মময়ীম জগতে, দৃষ্টি সংযম মানে দৃষ্টিটাকে আমাদের শুধরে নেওয়া, শুধরে নেওয়া কি সমস্ত জগত আমরা ভিন্ন ভিন্ন দেখি, এটা কি ওটা কি, এটা পেন এটা পর্যন্ত ব্যবহারের জন্য হয়তো এর উপযোগিতা আছে, কিন্তু যখন ধীরে ধীরে ভগবানের দিকে মন লাগতে থাকে তখন কি করতে হয়, সবকিছুর মধ্যে ভগবানকেই দেখতে হয়। এই জন্য বলেছেন এটাকে বলে জ্ঞানময়ী দৃষ্টি, একটা হচ্ছে ব্যবহারিক দৃষ্টি, একটা হচ্ছে পারমার্থিক দৃষ্টি। ভীষণ উইস্টম, ভীষণ উইস্টমটা হচ্ছে যে দেখছি বস্তুকে, কারণ বস্তুর মাধ্যমে ভগবানকে দেখা যাবে, কিন্তু তার মধ্যেও সচ্চিদ আনন্দ বিদ্যমান আছে, কারণ বস্তুর মধ্যে কোনো সত্যতা নেই, পারমার্থিকতা নেই। দেখছি রজ্জুকে, কিন্তু তখন জেনে যাই যখন আমি রজ্জুকে দেখছিলাম তখন আমি সর্পকে দেখছিলাম, তখন আমি রজ্জুকেই দেখছিলাম, কিন্তু মনে হচ্ছে যেন আমি সর্প দেখছি, ঠিক সেই রকমই আর কি। যদি এই দৃষ্টিটাকে মানে নাম রূপ আর অর্থ ক্রিয়াকারিতার দিকে মনটা থাকে বলে ওটাকে দেখে মনে হয় এটাই সত্য, কিন্তু এর ভেতরে যে সচ্চিদানন্দ না থাকলে এগুলোর কেউ কাউ কিছু কেউ কিছু কাজের নয়, এগুলো সবগুলি অনেক অকাজের হয়ে যাবে। এইরকম দৃষ্টি করে সেটাকে উদার দৃষ্টি বলে। কেবলমাত্র ওই নাসিকার অগ্রভাগে মনকে স্থির করে বসে থাকা সেটা ঠিক দৃষ্টি সম্ভব না, এটা গ্রন্থকারের বলার উদ্দেশ্য। তারপরে আরা বলছে যখন দ্রষ্টা দৃশ্য এবং দর্শন এর যেখানে বিরাম হয়ে যায়, যখন সেটা হচ্ছে যথার্থ দৃষ্টি। আমি ধ্যান করছি, আমি এই ভগবান আমার ধ্যেয় বস্তু, আর ধ্যান ক্রিয়া আমি কর্তা এবং ধ্যান ক্রিয়া একটা কিছু, এটা বুঝতে পারছি আমি, খারাপ নাই কিছু। কিন্তু এই করতে করতে যখন মনটা ওই ধ্যান ধ্যাতা ধ্যেয় ত্রিপুটির থেকে আলাদা হয়ে গিয়ে কেবলমাত্র একটি ধ্যেয় বস্তুই মাত্র থেকে যাবে, সেটা হচ্ছে ওই দৃষ্টিটা, ওই ওইখানে যে মনটা তুলতে পারে সেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টি। এই এইভাবে ধীরে ধীরে অভ্যাস করতে হবে। যোগ দর্শন এটাকে এইভাবে কোনো এরকম ইয়ে নেই, মানে সবিকল্প নির্বিকল্প সমাধি হিসাবে বলেছে এখানে। এরপরে ছিল প্রাণায়াম। প্রাণায়াম মানে কি, তিনটে আছে, মানে বায়ুকে বের করে দেওয়া, বায়ুকে গ্রহণ করা, আর দিয়ে চুপ করে বসে থাকা, রেচক পূরক আর কুম্ভক বলে। যে যোগ দর্শনে প্রাণায়ামের উপযোগিতা হচ্ছে যে চিত্তবৃত্তিকে নিরোধ করা, চিত্ত মন মানে প্রাণের মাধ্যমে প্রাণায়ামের মাধ্যমে মনকে স্থির করা বা মনকে, কারণ প্রাণকেই যদি মন দেখতে থাকে, প্রাণকেই যদি বুদ্ধি দিয়ে দেখতে থাকে, তার ফাংশনকে দেখতে থাকি, তাহলে ধীরে ধীরে মন আর অধিক অধিক যাবে না, এবং তাতে শরীর ভালো থাকে। আমরা সবাই চাইছি শরীর ঠিক থাক, এই প্রাণায়ামের মাধ্যমে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি ভালো থাকে বলে একটা প্রসেস। এখন এখানে বলছে যে বেদান্ত চিন্তায় ওর থেকে আরো বেশি ভালো শরীর থাকে, বেদান্ত চিন্তায় শরীর আরো ভালো থাকে, কারণ কি শরীর আমি নই, শরীর সম্বন্ধিত কোনো চিন্তা, শরীর থেকে নিজের প্রারব্ধ নিয়ে এসছে, তার নিজের প্রারব্ধ নিয়ে যাবে, কারণ তখন শরীর দিয়ে তখন আমরা কোনো মানে যেগুলো নিষিদ্ধ নিষিদ্ধ কর্ম কিছু করতেই পারা যাবে না, শরীরে তাদাত্মতাই হবে না, ফলে কি হবে নিষিদ্ধ কর্ম না হলে শরীর এমনিই ভালো থাকে, শরীর এমনি ধীরে ধীরে সুখ থাকতে থাকে আর কি। বাকি প্রারব্ধজনিত যে কর্ম আছে সেটার থেকে ভোগ তো আছে, সেটা থেকে তো যা করে রেখেছি তো আমাকেই ভুগতে হবে আমার কর্মকে। এইভাবে মনে রেখে ভগবানের চিন্তায় মন লাগাতে পারলে তাহলে কি হয় ধীরে ধীরে মন শান্ত হয়, মন সুস্থ হয়, আর মন সুস্থ থাকলে সূক্ষ্ম শরীরটা সুস্থ থাকলে স্থূল শরীরটাও সুস্থতার দিকেই থাকে, সুস্থতার মধ্যেই থাকে। এই জন্য এখানে বলেছে চিত্তাদি সর্বভাবেষু ব্রহ্মত্বনৈব ভাবনাত্, মানে মন বুদ্ধি চিত্ত অহংকার এর মধ্যে যেরকম ধরনের বৃত্তি ওঠে এই সব বৃত্তিগুলি মানে ব্রহ্মাত্মক বৃত্তি ভাবার, যা কিছু দেখছি যে কোনো বৃত্তি এটাই ভগবানের রূপ, এর মধ্যেই ভগবান সচ্চিদানন্দ বিদ্যমান আছে। তাহলে কি হবে ওই যে বৃত্তির আলাদা আলাদা ঘট পট মঠ মকান দোকান স্ত্রী পুত্র পরিবারের যে বৃত্তি গুলো ওঠে আলাদা আলাদা বৃত্তি, এখন যেই সবগুলোর মধ্যে ভগবানকে দেখতে শুরু করব ওই বৃত্তি উঠলেই সঙ্গে সঙ্গে মনটাকে ঘুরিয়ে দেওয়া, এটাও ভগবানের রূপ, এটাও তাহলে সচ্চিদানন্দের চিন্তাই মনে চলতে থাকবে। তাহলে কি হবে বৃত্তি তখন একটা বৃত্তিতে এসে যাবে, এটা হচ্ছে ঈশ্বরাত্মক বৃত্তি। আর এই বৃত্তিটাকে যদি মনের মধ্যে ভরে রাখতে পারি তাহলে আর মনে অন্য বৃত্তি উঠবে না। এই জন্য এখানে প্রাণায়ামের উপযোগিতা এইভাবে বলেছেন যে সমস্ত বৃত্তিকে ভগবত শুরু থেকে একটাই মানে ওনার উদ্দেশ্য হচ্ছে একটাই, মনকে কিভাবে যত রকমের সাধনের কথা বলা হয়েছে সব সাধনের মধ্যে একটাই ধারা যে ভগবান ভগবান সবকিছু ভগবানের থেকে ভিন্ন কিছু নেই। এরপরে যেখান থেকে আজকে শুরু হবে আর কি, নিষেধনম প্রপঞ্চস্য রেচকাখ্য সমীরণঃ ব্রহ্মৈবাস্মি ইতি যা বৃত্তি পূরক বায়ুরীরিতঃ। নিষেধনম প্রপঞ্চস্য রেচকাখ্য সমীরণঃ ব্রহ্মৈবাস্মীতি যা বৃত্তি পূরক বায়ুরীরিতঃ। নিষেধনম প্রপঞ্চস্য রেচকাখ্য সমীরণঃ ব্রহ্মৈবাস্মীতি যা বৃত্তিঃ পূরক বায়ুরীরিতঃ। রেচক আর পূরক, পূরক মানে বায়ুকে ভরে নেওয়া, আর রেচক মানে ছেড়ে দেওয়া, মানে বায়ুটাকে বের করে দেওয়া। তা এখন এই বায়ুটাকে বের করে দিয়ে কুম্ভক করা যায়, মানে চুপ করে বসে থাকা যায়, অনেক সময় বায়ু ভরে নিয়ে চুপ করে বসে থাকা যায়। এখন কি বায়ু ভরতে হবে কি বায়ু ছাড়তে হবে সেটা বলছে না। নিষেধনম প্রপঞ্চাঞ্চ, এই যে জগৎ নেই, জগতের নীতি নীতি করে শাস্ত্র অথবা তো আদর্শ নীতি নীতি, এই জগতের মধ্যে সত্যত্ব, জগতের সত্য বলে কোনো বস্তু নেই, একমাত্র ভগবানই সত্য। এটা বলছেন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই যে বলে এই জগৎ মিথ্যাটা মানে জগৎটাকে মন থেকে বের করে দেওয়া আর ব্রহ্ম সত্যটাকে মনে ভরে নেওয়া। মানে জগতের মধ্যে সত্যের মন জগতের চিন্তা মন থেকে বের করে দেওয়া আর ব্রহ্মের চিন্তাকে মনে ভরে নেওয়া, এটা হচ্ছে রেচক আর পূরক। এই জন্য বলছি নিষেধনম প্রপঞ্চস্য রেচকাক্ষ সমীরণম, প্রপঞ্চে জগৎ প্রপঞ্চে নিষেধন মানে ওকে নিষেধ করে দেওয়াই রেচক নামক যে বায়ু, মানে আমরা ভেতরে মানে বের করে দেওয়া হলো বায়ুটাকে ভেতর থেকে। আর ব্রহ্মে বস্মি, আমি ব্যাপক অসঙ্গ পূর্ণ, এইভাবে যে মনোবৃত্তি এই বৃত্তিটাকে একদম পুরো ভরে নামা, পুরো বায়ুর সঙ্গে ভরে নেওয়া বায়ুর, এটা হচ্ছে পূরক, পূরক বায়ুবৃত্তি। তাহলে নিষেধন মানে জগৎ চিন্তা বেরিয়ে গেল আর ব্রহ্মই আমি হচ্ছে এই চিন্তা মনের মধ্যে বসে গেল। এবার কি করতে, এবার কুম্ভক করতে হবে ও চিন্তা নিয়ে চুপ করে বসে থাকা। এই জন্য বলছেন তত্ত বৃত্তি নৈশ্চল্যম কুম্ভক প্রাণ সংযম, তত্ত বৃত্তি নৈশ্চল্যম কুম্ভক প্রাণ সংযম, অয়ম চাপি প্রবুদ্ধানাম অজ্ঞানম ঘ্রাণ পীড়নম, অয়ম চাপি প্রবুদ্ধানাম অজ্ঞানম ঘ্রাণ পীড়নম, ততঃ তত বৃত্তি নৈশ্চল্যম কুম্ভক প্রাণ সংযম, অয়ম চাপি প্রবুদ্ধানাম অজ্ঞানম ঘ্রাণ পীড়নম। তো রেচক হয়ে গেল জগতে কোনো বস্তু সত্য নয় এই ভাবটাকে মনের মধ্যে দৃঢ় করে সেই বায়ুটাকে বের করে দেওয়া, সেই চিত্তটাকে মন থেকে বের করে দেওয়া। আর পূরক হলো কি ভগবানই একমাত্র সত্য, এই ভগবানকে মনের মধ্যে দৃঢ় ভাবে বসিয়ে নেওয়া, দিয়ে এবার কুম্ভক করে বসে থাকা মানে ওই চিন্তাটাকে মনের মধ্যে ধরে রাখা। তাতে বৃত্তি নিশ্চল্য, এই যে ওই বৃত্তি বৃত্তি নিশ্চলতা, মতলব বাস ভগবানই সত্য জগতের মধ্যে পারমার্থিক সত্য, এই ভাবনাকে নিশ্চয় করে বস্থির থাকা, এটাই হচ্ছে কুম্ভক প্রাণসম, এর নাম হচ্ছে কুম্ভক বলে বলা হয়েছে। কিন্তু এটা সবার জন্য নয়, প্রবুদ্ধানাম যারা বিচার ভগবানের বিচার করতে করতে বিচার করতে করতে মানে জ্ঞান জ্ঞান মার্গে জ্ঞান নিষ্ঠা যাদের মধ্যে এসে গেছে তারাই এরকম প্রাণ সংযোগ করতে পারে। আর নয় তো যারা সামান্য জীব তারা ওই ঘ্রাণ পীড় নাচিকাকে ধরে প্রাণ করা সেটা অস্বীকার না, সেটা দিয়ে হবে শুরু শুরুতে ওই ওইভাবেই করতে হবে, তারপরে যখন নিশ্চয় হয়ে যাবে আরে একমাত্র পরমাত্মাই সত্য জগৎ জগতের মধ্যে কোনো পারমার্থিক সত্য নেই, সেই ভাবনাটাকে মনের মধ্যে দৃঢ় করে বসিয়ে নিয়ে জগতের মধ্যে সত্যত্ব বুদ্ধি নেই এটাকে বের করে দিয়ে বা চুপ করে যতদিন শরীর আছে ততদিন সেই ভাবনাটাকে নিয়ে বারবার চিন্তা করতে থাকা বসে থাকা, এটাই হচ্ছে প্রাণায়াম, শ্রেষ্ঠ প্রাণায়াম। মানে জ্ঞানী পুরুষরা এই রকমই প্রাণায়াম করেন যে বাস জগতের মধ্যে যা কিছু দেখতে পাওয়া যাচ্ছে ব্যবহারিক সত্য আছে, পারমার্থিক সত্যত্ব নেই, আর পারমার্থিক সত্য হচ্ছেন ভগবান। সেই জন্য সেই ভাবটাকে ভগে ভগে ভেতরে একদম পুরো ভরে নেওয়া, বায়ুটাকে পুরো ভরে নিয়ে পূরক করে তারপরে সেটাকে ধরে বসে থাকা আর কি, মানে সেই ভাবটাকে ধরে রাখা, এটাকে হচ্ছে কুম্ভক। তা এই রেচক পূরক আর কুম্ভককে এখানে বলেছেন যে জগতের মিথ্যাত্বকে নিশ্চয় করে যে ঈশ্বরই একমাত্র সত্য, সেই বস্তু সেই বস্তুটাকে মন সে মিথ্যাত্ব নিশ্চয় হলে সেটা জগতের বস্তু চিন্তা মন থেকে বেরিয়ে যাবে আর ঈশ্বর সত্য বলে তার চিন্তাটা মনে বসে থাকবে, আর এইভাবে স্থির থাকাটা হচ্ছে কুম্ভক। এইভাবে প্রাণায়ামের প্রক্রিয়াকে গ্রন্থকার ভগবান শঙ্করাচার্য জগৎ প্রপঞ্চের নিষেধ এটা হচ্ছে রেচক নামক বায়ু, আর আমি ব্রহ্ম এই বৃত্তি এটা হচ্ছে পূরক নামক বায়ু, আর এই দুই এই দুই বৃত্তি জগতের অনিত্যত্ব ব্রহ্মচর্য এর স্থিরতা এটাই হচ্ছে কুম্ভক, এভাবে স্থির থাকে কুম্ভক বায়ু। এভাবে জ্ঞানী পুরুষদের মন এইভাবে স্থির হয়, আর সামান্য ব্যক্তিরা প্রাণায়ামের মাধ্যমে সেটা চেষ্টা করেন মনকে স্থির করে, তারপরে সেখানে মন বায়ুটাকে রোধ করে মনকে স্থির করে তারপরে সেখানে জপদানের মাধ্যমে ভগবত চিন্তাকে দৃঢ় করেন আর কি। এভাবে প্রথমে প্রাণায়াম মানে হচ্ছে যে চিত্ত সমস্ত ভাবগুলো ভগবানের দিকে নিয়ে যাওয়া। এই প্রাণায়ামের জন্য তিনটে প্রসেস আছে, রেচক পূরক আর কুম্ভক। প্রথমে ভেতরে দূষিত বায়ুকে বের করতে হয়, তারপরে ফুল একটা ব্রিদিং লং ব্রিদিং একটা পেট পর্যন্ত চলে যায় পুরো ভেতরটার মধ্যে, সেরকম ভাবে যে বাইরের চিন্তাগুলো অবাঞ্ছিত চিন্তাগুলোকে মন থেকে ছেড়ে দিয়ে ভগবানের চিন্তা বা ঈশ্বরই একমাত্র সত্য বস্তু এই চিন্তাকে মনের মধ্যে দৃঢ় করে বসিয়ে সেইভাবে স্থির থাকা। সেটা হচ্ছে কুম্ভ। এবারে তো প্রাণায়াম হয়ে গেল, এরপরে আসবে কি প্রত্যাহার। আচ্ছা, এই প্রত্যাহারের জন্য কি বলছেন এখানে প্রাণায়াম? কিন্তু বিষয়েষু আত্মতাম দৃষ্টা মনসস্থিতিমজ্জনম প্রত্যাহার সবিজ্ঞেয় অভ্যাসনীয় মুমুক্ষুভি। বিষয়েষু আত্মতাম দৃষ্টা মনসস্থিতিমজ্জনম প্রত্যাহার সবিজ্ঞেয় অভ্যাসনীয় মুমুক্ষুভি। বিষয়েষ্বাত্মতাম দৃষ্ট্বা মনসশ্চিত্তিমজ্জনম প্রত্যাহার সবিজ্ঞেয় অভ্যাসনীয় মুমুক্ষুভি। সমগ্র বিষয়ে যে এই বিষয়টা আমার, এইভাবে দেখে মনে যে তার মধ্যে এটাই সমস্ত আত্মতা, মানে বিষয়ের মধ্যে আমি বসে আছি, সমস্ত বিষয়ের মধ্যে যে সচ্চিদানন্দ রূপী যে আমার স্বরূপ, সেই বিষয়ের যে প্রকাশ হচ্ছে সেই সচ্চিদানন্দ রূপী আমি থাকার জন্য ওই বিষয়ের প্রকাশ হয়। এগুলো বিচার সচ্চিদানন্দ প্রকাশ হচ্ছে, তখন কি হয় ওখান থেকে প্রত্যাহার, মনের থেকে বিষয় চিন্তাটাকে উঠিয়ে দিয়ে সচ্চিদানন্দকে, মানে প্রত্যাহার মানে যেখানে যেখানে মন যেতে চাইছে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা, ফিরিয়ে নিয়ে এসে ভগবানে লাগানো। তো মন তো বিষয়ের দিকে যেতে চায়, মানে মন নাম রূপ আর অর্থ ক্রিয়াকারিতাকে দেখতে চায়। তো আমাকে কি করতে হবে, প্রত্যাহার মানে কি ওই নাম রূপ আর অর্থ ক্রিয়াকারিতাকে সরিয়ে দিয়ে ব্যাস নিজের স্বরূপটাকে ওখানে দেখতে হবে, এটা হচ্ছে প্রত্যাহার। তুমি দেখো সবগুলো যে কোনো একটাকে অবলম্বন করলেই সেটাকে, মানে এতগুলোকে করতে হবে তার কোনো মানে নেই। এই যে এতগুলো পণ্যটা সাধনের কথা তিনি বলেছেন, যে কোনো একটাকে যদি আমরা দৃঢ় করে ধরতে পারি তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। বিষয়েষু আত্মতাম দৃষ্টা, সমস্ত বিষয়ের মধ্যে এই সচ্চিদানন্দই বিদ্যমান আছে, তাই আমি বিষয়কে দেখতে পাচ্ছি, বিষয় পূরণ হচ্ছে। তাতে যে মন তখন ওই সচ্চিদানন্দের মধ্যে যে মনসস্থিতি নিমজ্জন হবে, এই মনের যে চৈতন্যের মধ্যে ডুবে যাওয়া, মনে মন চৈতন্যের মধ্যে ডুবে যাওয়া, মনসস্থিতি নিমজ্জন মন যে চৈতন্যের মধ্যে, তাকে প্রত্যাহার বলে যেন প্রত্যাহার স্বাভিজ্ঞেয় অভ্যাসনীয় মুমুক্ষুভি। মুমুক্ষু সাধকের জন্য এটা নিশ্চিতই অভ্যাস করা। দেখুন প্রাণায়ামের দিকে বলেনি, কিন্তু বিষয় থেকে প্রত্যাহার করা, মনকে প্রত্যাহার করার জন্য বিষয় থেকে মনকে ঘুরিয়ে আনতে বলেনি। যেখানে মন যাচ্ছে সেখানে সচ্চিদানন্দকে দেখতে শুনো, যেখানে মন যাচ্ছে সেখানে সচ্চিদানন্দকে দেখতে শুনো, তাতে কি হবে ধীরে ধীরে ধীরে ধীরে সমস্ত সৃষ্টির মধ্যে ভগবানকে দেখা অভ্যাস হয়ে যাবে। আর এতেই মানে সবসময় যদি আমি ভগবানকে দেখতে পাই তাহলে এমনি মানুষ মুক্ত হয়ে যাবে। দেখুন কংসকে আমরা জানি ভগবান কৃষ্ণের সঙ্গে বিরোধ করত, কিন্তু সব সময় ওর মধ্যে শত্রুভাবেও ভগবানের চিন্তা বুঝেছিল, কোথায় আছে মারবো কোথায়। এই শত্রুভাবেও যদি ভগবানের চিন্তা মনে সবসময় লেগে থাকে তবুও ভগবান তাকে মুক্ত করে দেন। এইরকমই আর কি, বিষয়ের মধ্যে ঠিক আছে বিষয়ের দিকে মন যাচ্ছে কোনো ব্যাপার না, কিন্তু বিষয়টাকে আমি দেখতে কি করে পাচ্ছি, বিষয়ের অস্তিত্ব কোত্থেকে এলো। এই দুটোকে যদি আমরা ভাবি, বিষয়ের অস্তিত্ব কোথার থেকে, ঈশ্বর বা সচ্চিদানন্দ আত্মা থাকার জন্য বিষয়ের অস্তিত্ব এবং তাকে আমরা বুঝতে পারি, এবং সেই জন্যই বিষয় আমাকে আনন্দও দেয় ভগবান আছে বলে। যদি বিষয় ভগবান না থাকতো কোন আনন্দ সুখা হয়ে যেত না। এইভাবে ধীরে ধীরে ওই বিষয়ের মধ্যেই ভগবানকে দেখতে যদি আমি অভ্যাস করতে পারি, এটা হবে প্রত্যাহার যোগ, এটা প্রত্যাহার যোগ। প্রত্যাহার স্বাভিজ্ঞ মানে উল্টে দেওয়া, প্রত্যাহার মানে উল্টে দেওয়া, মানে আমাদের ঈশাবার স্বপ্ন সেবা হচ্ছে ঈশাবার সচ্চিদানন্দ নাম রূপ দিয়ে ঢেকে আছে, এখন সচ্চিদানন্দ দিয়ে নাম রূপকে ঢেকে দাও, ব্যাস এটাই হচ্ছে প্রত্যাহার। বিজ্ঞ অভ্যাসনীয় মুমুক্ষু সবগুলোতে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে একটাই কথা বলছে বারবার, যে বারবার ভগবানের চিন্তার অভ্যাস করতে হবে। এটা একদিনে হবে না, কারণ আমরা অভ্যাস বিষয়ে চিন্তায় মনের মধ্যে বারবার হতে থাকে আর কি। তাই এটাকে অভ্যাস করতে করতে একদম একদম নিজেদের সমস্ত বিষয়ের মধ্যে অতপ্রত শরীর মন বুদ্ধির মধ্যে এটাকে অতপ্রত করে দিতে হবে, তাহলে স্বাভাবিক ভাবে ভগবানের চিন্তা চলতে থাকবে। এই জন্য এটাকে সম্বোঝাবার জন্য আগে আরো বলছে, যত্র যত্র মনোজাতি ব্রহ্মণ তত্র দর্শনাত মনস ধারণম চৈব ধারণা সা পরামতা। এরপরে আসবে যখন প্রাণায়াম প্রত্যাহার হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল আসন, প্রাণায়াম প্রত্যাহার যম নিয়ম থেকে শুরু করে আসন প্রাণায়াম প্রত্যাহার হয়ে গেল, এরপর হচ্ছে ধারণা। ধারণা মানে ধারণ করা, মনকে একটা নির্দিষ্ট জায়গায় ধারণ করা, তার নাম হচ্ছে দেশবদ্ধ চিত্তস্য ধারণা। একটা নির্দিষ্ট দেশে যদি আমি মনকে অনেকক্ষণ ধরে রাখতে পারি তার নাম হচ্ছে ধারণা। এখন এখানে বলছেন যত্র যত্র মনোজাতে, যেখানে যেখানে মন যায়, যেতে ব্রহ্মনস্তত্ব দর্শন, সেইখানে এটাই ব্রহ্ম, এটাই ব্রহ্ম। তত্ত্ব দর্শনাৎ মনুষ্য ধারণম চেব, এইভাবে যদি মনকে ওখানে মানে ধরে ফেলা যায়, স্থিতি স্থিতি মনকে যদি স্থিতি দেওয়া যায়, তাহলে সেটা হচ্ছে শ্রেষ্ঠ ধারণা, সেটা হচ্ছে ধারণা শ্রেষ্ঠ। কোন একটা বাইরে বস্তুকে অবলম্বন দিয়ে মনকে সেখানে স্থির করা, সেটা ধারণা বলে বলা হয়েছে, দেশবদ্ধ চিত্তস্য ধারণা। কিন্তু এখানে ইনি বলছেন মন যেখানে যাচ্ছে ঠিক আছে, তুমি কাজ করছো যেখানে থাকছো, মনকে যদি যায় তাকে অবজার্ভ করতে থাকো, যেখানে গিয়ে মনটা থেমে গেল, যেখান থেকে এসছে আর যেখানে অব্দি গিয়ে থামছে, এই সব কিছুর মধ্যে ভগবান মনকে বুঝিয়ে দেওয়া, তাকে সবই ভগবানেরই রূপ, এর মধ্যেই এক সচ্চিদানন্দ বিদ্যমান আছে। যে তুমি এদিক ওদিক এত ভাটকাচ্ছ কাকে খোঁজার জন্য, সেটা সবকিছুর মধ্যে বিদ্যমান আছে। এতগুলো দৌড়াদৌড়ি করে লাভ কি, এক জায়গায় স্থির হয়ে বসো মনকে বললে, এটা হচ্ছে ধারণা। যত্র যত্র মন, এটা হচ্ছে বেদান্তের মুখ্য ধ্যানের প্রক্রিয়া শুরুয়াত। যেখানে যেখানে মন যেতে চায় তুমি সেটাকে অবজার্ভ করতে হবে, তোমাকে অবজার্ভ করে যেখান থেকে বদলে যাওয়ার চেষ্টা করবে সেখানে ওটাকে ধরে বোঝাতে হবে যে বাস এই সচ্চিদানন্দ, আবার বদলাচ্ছ কেন, তুমি দেখেই দেখতে যাচ্ছ আনন্দের জন্য, তুমি না একটার পর একটা জিনিসকে বদলাও, কিন্তু এখানে তো সে সমান মাত্রা যে আনন্দ আছে সেখান থেকে তুমি সেটাকে এক্সট্রাক্ট করো, নিজের মনের মধ্যে সেটা নিশ্চয় করো। এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে অভ্যাস করতে করতে প্রাণায়াম রেচক মানে হচ্ছে ভগবান সত্য জগৎ মিথ্যা, এটা হচ্ছে ভগবান সত্য হচ্ছে পূরক, রেচক মানে হচ্ছে ভগবান মিথ্যা, এই ভাবটাকে স্থির করে ধরে রাখে, এটা হচ্ছে কুম্ভক। এই ভাবটাকে কুম্ভক হলে তখন কি হবে, বিষয়ে যেখানে যাবে মন সেখানটাই এটাই ভগবান রূপ, এটাকে বোঝাতে হবে, তাহলে কি হবে মন ভগবানের ভাবে স্থির হয়ে ধারণ ধারণ করে ভগবানের ভাবকে ধারণ করতে পারবে, তখন ধারণা আপনি আপেবে। কারণ কি, এই যে আমরা যতই বলি ধারণা ধ্যান সমাধি ধরে ক্যাম্প লাগানো হয়ে থাকে, কিন্তু যম নিয়ম আর প্রত্যাহার যোগ অভ্যাস না করে আমরা ধ্যান করব, ঠিক আছে কিছুক্ষণ সময়ের জন্য মনে একটু শান্তির বোধ হয়, ভাগা দৌড়ি করে না, কিন্তু ধ্যান করা যায় না, ধ্যান হয় ধারণা করতে হয়, কিন্তু ধ্যান আপনি আপনি বসলে মনটা এক নির্দিষ্ট ভাবে স্থির হয়। ধ্যান যতক্ষণ ততক্ষণ ক্রিয়া ধারণার মধ্যে থাকবে আর কি, যখন ধীরে ধীরে মনটা সব ধীরে ধীরে জাগতিক বস্তুগুলোকে নিশ্চয় করতে করতে নিশ্চয় করতে করতে একমাত্র ব্রহ্ম ভিন্ন আর কিছুই নেই সংসারে, ঠিক আছে ব্যবহার নিজের জায়গায় আছে আছে, কিন্তু ভেতর থেকে একদম নিশ্চয় থাকা এক ভগবানই সত্য, বাকি জগতে যা কিছু বস্তু আছে তার মধ্যে পারমার্থিক সত্যত্ব নেই। কত পর্যন্ত এই আমার নিজের শরীর মন বুদ্ধি অহংকার সব ইনক্লুডিং দিস, এটা জগতের অন্তঃপাতি আর কি, এই পর্যন্ত যদি মিথ্যাত্ব নিশ্চয় হয়ে যায় তাহলে কি হবে, এর পেছনে যে অধিষ্ঠান রূপী আত্মা বসে আছে সে আত্মার সত্যত্ব স্বাভাবিক ভাবেই ফুটে উঠবে। এই জন্য ধারণা সম্বন্ধে উনি বললেন যত্র যত্র মনোজাত কি ব্রহ্মণ তত্ত্ব, সেখানে সেখানে ব্রহ্মকে দেখা, এই অভ্যাস করা, এইটা হচ্ছে সবচেয়ে সহজ সমাধি। এইটা হচ্ছে মানে যার জন্য কোনো কাজের জন্য কোনো কাজ করছি বা আমাদের জগতের অনেক কাজ আজ মানুষের কর্তব্য করো, কিন্তু করার সময় এইটাকে নিশ্চয় রাখতে হবে সব কিছুর মধ্যে ঈশ্বরে বিদ্যমান আছে, ভগবানকে সমর্পণ করা, ভগবানের চিন্তন করা, ভগবানকে সমর্পণ করা, এই ভগবান ভগবান ভাবটাকে যদি আমরা মনের মধ্যে বারবার চিন্তা করতে পারি, এটাই হচ্ছে ধারণা, ভগবানকে ধারণ করা মনে, সেটা হচ্ছে ধারণা। দেখুন নিয়ম যম নিয়ম থেকে শুরু করে আসন কাল প্রত্যাহার প্রাণায়াম মূল বন্ধ সব কিছুর মধ্যে একটাই জিনিস উনি বারবার দেখিয়েছেন, তুমি যেটাকে নিয়ে করতে চাও ওর মুখ্য কিন্তু একটাই, যে মনটা ভগবানকে বুঝতে পারছে কিনা, ভগবানের অস্তিত্বকে অ্যাকনোলেজ করছে কি করছে না, যদি সেটা হতে থাকে ধীরে ধীরে ধীরে ধীরে, তবে তো আমি সাধন পথে ধীরে ধীরে এগোচ্ছি। এরপরে কি আসবে, যে ধারণার পরে ধ্যান। এখন ধ্যান কি হবে, মানে যে মানে এত অভ্যাস করার পরে যখন স্থির অবস্থায় মনে হয় আমি ব্রহ্ম, এই ভাবটা স্থির হয়ে যাওয়া, এটাই হচ্ছে ধ্যানের চলছে। ব্রহ্মৈব স্মৃতি সদ্বৃত্তা নিরালম্বনতয়া স্থিতি, ধ্যান শব্দেন বিখ্যাত পরম আনন্দদায়িনী। ব্রহ্মৈব স্মৃতি সদ্বৃত্তা নিরালম্বনতয়া স্থিতি, ধ্যান শব্দেন বিখ্যাত পরমানন্দদায়িনী। ব্রহ্মৈব স্মৃতি সদ্বৃত্তা নিরালম্বনতয়া স্থিতি, ধ্যান শব্দেন বিখ্যাতা পরম আনন্দদায়িনী। এখানে ধ্যান হচ্ছে মানে যোগের দর্শন এসে বলছে সেখানে চিত্তবৃত্তিকে স্থির হয়ে যা, দেশবদ্ধ চিত্তস্য ধারণা, তারপরে যখন চিত্তবৃত্তি সেখানে নিরে হয়ে যায় তত্র প্রত্যয় একতানতা ধ্যান। এখানে প্রত্যয় একটা একতানতা তাকে ধ্যান বলে। এখানে তার কোনো পরিবর্তন করা না হয়ে যে বলছেন ব্যাস আমি এই ব্যাপক অসংখ্য পূর্ণ তত্ত্ব, এই যে সদাত্মক বৃত্তি পজিটিভ একটা মানসিক চিন্তা, আর একটা জিনিস যে নিরালম্বনতা, যে কোনো কিছু মানে অনপে ভগবদ গীতা দ্বাদশ অনপেক্ষ সুচির দক্ষ উদাসীন গতগত, মানে কারো কোনো অপেক্ষা না রাখা, ব্যাস যেরকম আছি এটাই ঠিক, এটাই আমি অসংখ্য পূর্ণ ব্যাপক, আমার উপরে জগৎ টিকে আছে বা আমার উপরে জগৎ, আমি জগৎ ভ্রান্তির অধিষ্ঠান, তাই আমার কারো অপেক্ষা নেই। আত্মাকে রক্ষা করার জন্য কিছু দরকার হয় না, আত্মাকে রক্ষা করার জন্য কিছু দরকার নেই, আলম্বন বিহীন ভাবে যতক্ষণ পর্যন্ত অন্য আলম্বন নিয়ে চেষ্টা করতে থাকবো ততক্ষণ ওই আলম্বনের দিকেই মন যাবে, সেই জন্য আর কিছু অপেক্ষা না রাখে, ব্যাস এরকম আছে যা আছে সংসারে প্রয়োগ করে থাক, মনকে ভগবানের দিকে ধীরে ধীরে ধীরে ধীরে স্থির করা। কিভাবে? ব্রহ্মৈব অহমস্মি, আমি সে অসংগ ব্যাপক তত্ত্ব, ইতি সদ্বৃত্তা। এইভাবে এই মনোবৃত্তি সৎ ভালো মনোবৃত্তি সদ্বৃত্তা, মানে সদ্বৃত্তি বলতে ভালো বৃত্তি বা সত্য বৃত্তি, এটাই হচ্ছে সত্য বৃত্তি, বাকি তো সব মিথ্যা বৃত্তি, যা কিছু জগতে চিন্তা সে কোনো সত্যত্ব নেই, এটাই হচ্ছে একমাত্র সত্যাত্মক বৃত্তি, ওই বৃত্তিটাকে ধরে রাখা আর কি, নিরালম্বনতায় স্থিতি, এইটাকে মানে কোনো আলম্বন কোনো সহায় ওই চিন্তা মনের মধ্যে আসতে না, আত্মাই সবার আত্মাই সবার আশ্রয়, আত্মার কারো আশ্রয় থাকে না, নিজের মহিমাতে আত্মা প্রতিষ্ঠিত, এইভাবে স্থির থাকা। কারণ যে মুহূর্তে একটা আলম্বনের চিন্তা আসবে না তখন সেখানের দিকে মন যাবে, ব্যাস কোনো আলম্বন নাই, যেখানে যেখানে শরীর পরে আছে তার পরে থাকে, আমি সবার সৃষ্টির মানে পরম তত্ত্ব, এবং এই আমার উপরে জগৎ ভ্রান্তি হচ্ছে এই বৃত্তি মনের মধ্যে স্থির হয়ে বসে যাওয়া, এটাই হচ্ছে ধ্যানের পরাকাষ্ঠা, এটা পরম আনন্দদায়ী। বলছেন এখানে আসলে তুমি যেটা খুঁজছ যে আনন্দ থেকে তুমি খুঁজছ, এই স্থিতিতে পৌঁছতে পারলেই তুমি সে আনন্দকে বুঝতে পারবে, আর এটা এর মধ্যে কোনো ইয়ে নেই, এটাই হচ্ছে পরম আনন্দ। মন যত বাইরের জগতে চিন্তা ছেড়ে দিয়ে ভগবত চিন্তা বা আত্মচিন্তা থাকতে পারবে, নিজেই দেখবেন একটুখানি সময়ের জন্য বসলো মনে হবে কি আনন্দে ছিলাম একটু সময়, তারপরে জগৎ চিন্তা আসলে আবার নেমে আসতে হয় সেখান থেকে, এইভাবে যত যত বেশি সময় ওইখানে মনটাকে রাখা যায় তত বেশি সময় আনন্দ, যাদের মন ওখানে স্থির হয়ে গেছে তারা নিত্য আনন্দের সন্ধান পেয়ে গেছে। এইভাবে ব্রহ্মে বাসমেতি সদ্বৃত্তা, আমি সে অসংগ পূর্ণ ব্যাপক, এই এতক্ষণ যেটা বলে এসছে সেটাই আর কি এখানে এসে উপসংহার করছে। দেখুন ধারণা ধ্যান সমাধি প্রাণায়াম প্রত্যয় প্রাণায়ামের মধ্যেও সেই জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য, এই এই পূরক করে বসে থাকা, চুপ করে বসে থাকা, কুম্ভক করে, এইরকম সবকিছুর মধ্যে ভগবানের চিন্তাকে কি করে আমরা জড়িয়ে নিতে পারি, মিলিয়ে ফেলতে পারি, তারপরে কি হবে ওই জগৎ চিন্তা চলে যাবে, ভগবানের চিন্তা আমি নিজেই অনুভব করতে পারি, সেটা আমার জন্য আনন্দদায়ক। এটা আমার ঘরের মধ্যে একটু সময় যদি মানুষ পুজোর আসনে বসে বা ঠাকুরের কাছে বসে একটুখানি, সে নিজেই অনুভব করতে পারে এই সময়টা আমার কত ভালো লাগছিল, আর এই জগৎ প্রপঞ্চে এই আসলো ওই আসলো ওই করলো, আবার মনটা ওখানে বিগিয়ে যায়। এই জন্য যতটা সম্ভব অসঙ্গ নিজেকে রেখে আর নিজের এই স্বরূপের চিন্তা বারবার করতে পারলে মানুষ ধীরে ধীরে পরম আনন্দের সন্ধান পায়। একটা পরম আনন্দ বলছে, সামান্য আনন্দ হচ্ছে বিষয় আনন্দ, সেটা প্রথমে সুখদায়ক হয় পরে দুঃখদায়ক হয়ে যায়, কিন্তু এই সুখটা হচ্ছে প্রথমে দুঃখদায়ক তারপরে অমৃতের মতন, যদাগ্রে বিষমিব পরিণামে অমৃতোপম, যেটা প্রথমে কঠিন লাগে আর মানে বিষের মতন পান করতে বা মানে উপযোগ করতে কষ্ট হয়, কিন্তু পরিণামে অমৃতোপম, পরিণামে গিয়ে সেটা অমৃতের মতন আনন্দ হয়, তার সুখম সাত্বিকম প্রত্যম, একে সাত্বিক সুখ বলে, আত্মবুদ্ধি প্রসাদ যাব, যে কিনা নিজের মন বুদ্ধিকে প্রসন্ন করে আনন্দ পরম আনন্দদায়িনী, আর সাত্বিক সুখকে অনুভব করতে হবে, এই বারবার ভগবানের চিন্তা দ্বারা ভগবানের মধ্যে মনকে লাগিয়ে রাখতে হবে। কিছুক্ষণ সময় ভগবানের সামনে বসলাম সেটা সামান্য, কিন্তু যে কোনো কাজ করছি সব কাজের মধ্যেই ভগবানের চিন্তার মধ্যে সচ্চিদ আনন্দকে দেখার অভ্যাস করা, তাহলে মন সবসময় পরম আনন্দের মধ্যে থাকবে, তাহলে ধারণা ধ্যান। এবার একটাই খালি বেঁচেছে সেটা হচ্ছে সমাধি। নির্বিকারতায়া বৃত্তা ব্রহ্মকারতয়া পুনঃ বৃত্তি বিস্মরণম সম্যক সমাধির জ্ঞান সঙ্গক নির্বিকারতয়া বৃত্তিয়া ব্রহ্মকারতয়া পুনঃ বৃত্তি বিস্মরণম সম্যক সমাধির জ্ঞান সঙ্গক নির্বিকারতয়া বৃত্তা ব্রহ্মকারতয়া পুনঃ বৃত্তি বিস্মরণম সম্যক সমাধির জ্ঞান সঙ্গক। এবার এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম বিষয়রূপে বৃত্তি দিয়ে। আচ্ছা এখন যদি আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আচ্ছা আমি মানুষ আমি মানুষ আমি মানুষ এইভাবে আপনি সারাদিনে কয়বার চিন্তা করেন, কয়বার ধ্যান করেন? এই বৃত্তিটা এখন স্বাভাবিক হয়ে গেছে, এটার জন্য আমাদের আলাদা করে চিন্তা করতে ভাবনা করতে হয় না, আলাদা করে ধ্যান করারও প্রয়োজন হয়নি। একটা বাচ্চা ছেলে বিশেষ করে ইউপির দিকে দেখবেন, একটা বাচ্চাকে ব্রাহ্মণ, সে তার মধ্যে যে একটা ব্রাহ্মণত্বের অভিমান, এটা কোত্থেকে এসছে, এটা কে শিখিয়েছে? বাস এটা আপনার মন থেকে এসেছে এইরকম, কারণ ওইভাবে অভ্যস্ত হয়ে গেছি আমরা এইরকম এরকম করতে করতে। এখন তো বৃত্তি, তারপরে একটা স্বাভাবিক স্থিতি হবে, তখন মনোবৃত্তি নাই, আমি এই ব্যাপক ভাব, মানে আমি যেমন এখন আমি মনুষ্য, আমাকে চিন্তা করতে হয় না, আমাকে মনুষ্য যে ব্যবহার করার জন্য কোনো ভাবতে হয় না, আমি স্বাভাবিক ভাবে সেই ভাবের মধ্যে থাকি, ঠিক এইরকম স্থিতি সে যাবে। এটা হচ্ছে সমাধি, সহজ সমাধি, সব সময় ওই ব্যাপকতার ভাব মনের মধ্যে জেগে থাকবে, সবসময় জেগে থাকবে ব্যাপকতা, অসঙ্গতার ভাব, সর্বত্র আছি, সব থেকে অসঙ্গ, সবার মধ্যে আছি, অথচ কারোর সঙ্গে কোনো সম্বন্ধ নেই, কারোর সঙ্গে কোনো সম্বন্ধ নেই, এই যে ব্যাপকতা অসঙ্গতার ভাব, এই ভাবটা যখন স্বাভাবিক হয়ে যাবে, প্রথমে অভ্যাস করতে হয়, প্রথমে অভ্যাস করতে করতে সে ভাবে এমন ভাবে স্থির হয়ে যাবে, তখন নির্বিকারতা বিকার রহিত যে চিত্ত বৃত্তি, ব্যাপকতা অসঙ্গতার বৃত্তি, এইটা এবার পরে বৃত্তি বিস্মরণ, মানে এরপরে আপনাকে বৃত্তি ভাবে ধরতে হবে না, স্বাভাবিক ভাবে সেটা হয়ে যাবে। মানে আমি দৃষ্টান্ত দিলাম এই জন্য যে আমি মানুষ এই বোধটার জন্য আপনাকে কয়েকদিন জপ করতে হয়েছে, বা এখন মানুষের অনুকূল ব্যবহার করার জন্য আমাকে কি করতে হয়, স্বাভাবিক হয়ে গেছে, একদম স্বাভাবিক হয়ে গেছে। ঠিক সেই রকমই এই অভ্যাস করতে করতে আমি ব্যাপক, আমি অসম্ভব, শরীরটা ভ্রান্তিতে প্রতীতি হচ্ছিল এতদিন, একটা আত্মীয় শরীরকে এটুকু ধন্যবাদ দেওয়া, শরীর মন বুদ্ধিকে তুই থাকার জন্য আমি এটা বুঝতে পেরেছি, এই জন্য তোকে ধন্যবাদ, ঠিক আছে যতদিন আছিস তুই থাক, তুই না থাকলে বুঝতে পারতাম না, শরীরটা না থাকলে বুঝতে পারা যেত না, শরীরটাকে এতটুকু ধন্যবাদ দিয়ে ব্যাস বাকি নিজের নিজের যে অসঙ্গতা ব্যাপকতা পূর্ণতা সেইভাবে স্থির থাকে, এটা হচ্ছে সহজ সমাধি, এটা হচ্ছে সহজ সমাধি। তাহলে নির্বিকারতা, তখন আর কোনো কোনো বিকার নেই, মানে যে এটা ভালো এটা মন্দ বা এটার থেকে এটা পাবো এই ধরনের কোনো বিকারাত্মক বৃত্তি না, মানে ব্যাস মন শুধু এক অসঙ্গতা ব্যাপকতার মধ্যে, এরকম ভাবে যে ব্রহ্মাকার মানে ব্যাপকতার আকার, যে এইভাবে তাতে কি হবে অন্য বৃত্তির বিস্মরণ হয়ে যাবে, অন্য বৃত্তির বিস্মরণ হয়ে যাবে, কারণ অন্য যে কোনো বৃত্তি দেখবেন আমার মনের যে কোনো কোনো বৃত্তি ওঠে যে আমি আমি মানে আমি এই শরীর ভাবনাটাকে নিয়ে তার সঙ্গে রিলেটেড বৃত্তি ওঠে, যে কোনো জায়গায় মনে কোনো বৃত্তি উঠে দেখবেন যে একটা কোনো বৃত্তি ওঠার সঙ্গে সঙ্গেই আমার সঙ্গে রিলেটেড কোনো বৃত্তি ওঠে আর কি। কিন্তু ধীরে ধীরে যখন নিজের ব্যাপকতার মধ্যে মন চলে যাবে তখন আর স্বাভাবিক কোনো এই মানে বিষয়াত্মক চিন্তা বা বাসনা পূর্তির জন্য যে মনোবৃত্তি এগুলো আপনি আপনি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ শাস্ত্র বৃত্তি বা ভগবানের চিন্তা এগুলো স্বাভাবিক হয়ে যাবে, ওই ধরনের বৃত্তি মনের মধ্যে থাকবে, অন্য বৃত্তি জাগতিক বৃত্তি তখন আর থাকবে, এটা হয়ে যাবে সহজ সমাধি, মানে যেখানে চোখ যাবে যেখানে মন যাবে সেখানে স্বাভাবিক ভাবে ভেতর থেকে এই তো হবে, এই তো ভগবানের বুকি সুন্দর পাবে, যা কিছু দেখবেন তার মধ্যে এই সুন্দরটাই দেখতে থাকবেন, সেই সুন্দর বা ভালো দেখলে মন স্বাভাবিক আনন্দ হয়, তারপরে কি হবে মনের মধ্যে সে আনন্দের ধারা লেগেই থাকবে, আনন্দের যদি বলছেন আনন্দ ধারা বইছে ভুবনে, তখন দেখবেন এটা অনুভব করতে পারবেন যে কিরকম ভাবে আনন্দের ধারা সারা সৃষ্টিতে বয়ে চলেছে, এটা হচ্ছে সহজ সমাধির ফল। এই জন্য এখানে বললেন নির্বিকারতায়া বৃত্তা, এই সময় বিকারাত্মক কোনো বৃত্তি মনের মধ্যে উঠবে না, এই ব্যাপকতা পূর্ণতা অসঙ্গতার ভাবে স্থির থাকবে, আর অন্য সমস্ত বৃত্তির বিস্মরণ হয়ে যাবে, আমি মানুষ আমি মাতা আমি পিতা আমি ভ্রাতা আমি সখা আমি গুরু আমি শিষ্য নাথিং, হ্যাঁ তো ব্যবহার কি করে হবে বাধিত অনুবৃত্তি দিয়ে, যে সময় কোনো ব্যবহার কর্তব্য রূপে আসবে সেটা শরীর করে নেবে, কারণ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু নিজের অসঙ্গতা ব্যাপকতা স্থির থাকবে, বাধিত অনুবৃত্তি দিয়ে জীবন মুক্ত পুরুষের শরীর চলতে থাকে, আর কিন্তু নিজের বৃত্তির সর্বদা বিদ্যমান থাকে, এটা হচ্ছে সহজ সমাধি। এইভাবে 15টা স্টেপ ইনি এখানে বলেছেন, ইন্দ্রিয় সংযম মানে মনসংযম, ত্যাগ, মৌনতা, ইন্দু মানে প্রথম থেকে শুরু করেছিলাম যে সর্বম পুরো ইদম ব্রহ্ম, তাহলে যেখানে যা কিছু দেখছি বা সেটাই ব্রহ্ম, এটা অভ্যাস করা, তারপর সেই ধারাটাকে ধরে রাখা, তারপরে বাইরের অন্য অন্য চিন্তা, অন্য বস্তু সম্বন্ধে চিন্তার ত্যাগ, ফলত কি মন স্বাভাবিক রূপে মৌনতা, মন স্বাভাবিক রূপে প্রবৃত্তি বন্ধ হতে থাকে যে কোনো স্থানে, যে কোনো সময়ে, যে কোনো আসনে। আর জগতের মূল যিনি, সেই মূল কারণ কি? চিন্তা। যে কোনো স্থানে, যে কোনো সময়, যে কোনো ভাবে আমি আছি, মনের মধ্যে ভগবানের চিন্তা। আর শরীরটাকে, শরীর সমতা মানে স্থির রেখে করতে পারলে শরীরটাকে এক জায়গায়, কারণ ব্রহ্ম অধিষ্ঠানের উপরে স্থির শরীরকে দেখা যাচ্ছে, অধিষ্ঠানের মধ্যে কোনো বিকার নেই, কোনো বিকার চঞ্চলতা নেই, যার ফলে স্থির শরীরকে মনে করে দৃষ্টি দৃষ্টি কি করতে হবে, যা কিছু দেখছি যেখানে মন যাচ্ছে, এটাই সচ্চিদ আনন্দ। ফির প্রাণায়াম তিন রকমের, ওখানে ওই প্রেচক, পূরক আর কুম্ভক, মানে জগৎ মিথ্যা ব্রহ্মসত্য সেইভাবে বসে থাকা, প্রত্যাহার যোগ মানে যেখানে মন যাচ্ছে সেখানে সচ্চিদ আনন্দকে দেখা, এই ধারণ করতে করতে মানে তৎসর মন সেখানে স্থির হয়ে যাওয়া, এইভাবে সহজভাবে মন যেখানে স্থির হয়ে যায় তখন এই ব্যাপকতা নেই, সেটা হচ্ছে সহজ সমাধি। এটা একদিনের ব্যাপার নয়, পড়তে হয়তো দু তিন দিন লাগলো, না জানে কত জন্ম লেগে যায় এটা অভ্যাস করতে, কারণ কি অনেক জন্মান্তরের সংস্কার আমাদের এগুলো প্রতিবন্ধক। এর আগের পর এরপরেই বলবেন এই ধরনের অভ্যাস করার মধ্যে বিঘ্ন কি কি আসতে পারে। আমি একদিন বলেছিলাম যোগ দর্শনে একটা সূত্র ব্যাধি স্ট্যান দিয়ে দেখবেন এরপরে এরপরে মানে এই স্থিতিতে পৌঁছবার পরে এখানে কি কি বিঘ্ন বা প্রতিবন্ধক কি হতে পারে আমাদের কাছে আসতে পারে, সেগুলোকেও তিনি বোঝাবেন এবং সেই প্রতিবন্ধক থেকে বেরিয়ে আসার উপায়কেও তিনি বলবেন। ঠিক আছে, আজকে এখানেই রাখবো। তো মোটামুটি সংক্ষেপে যোগ দর্শনে যে শব্দগুলো সাধনের জন্য বলা হয়েছে এবং সেগুলোর অনুপযোগিতা তিনি বলছেন না, ওগুলোকেই বেদান্তে আমরা কিভাবে ঘুরিয়ে চিন্তা করতে পারবো, কারণ কি যোগ দর্শনে যা কিছু আছে এই স্থূল শরীর আসন, আসন হচ্ছে স্থূল শরীরের উপরে, আর প্রাণায়াম প্রত্যাহার হচ্ছে মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আমি এর থেকে ভিন্ন, এটা ওটার উপযোগিতা হচ্ছে এইগুলোকে আমি কন্ট্রোল করছি, তাহলে আমি এর থেকে ভিন্ন, এগুলো আমার দ্বারা নিয়মন হচ্ছে, ওই জায়গায় নিয়ে আসা মনকে, যোগ দর্শনে এই উপায়। আর যদি ওইগুলোকে ছেড়ে দিয়ে বা কেবল বিচার দ্বারাই মনকে এখানে নিয়ে আসা যায় তাহলে ধীরে ধীরে ধীরে ধীরে বিচারও শুদ্ধ হতে থাকবে আর মন সহজভাবে ভগবানের লেগে থাকবে, এরকম চের অভিপ্রায়। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শ্রুতি স্মৃতি পুরাণানামালয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম লোকশঙ্করম। Om namo shivaya. Om namo shivaya. Om namo shivaya. Om namo shivaya.